أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي والتين والزيتون شفوت تين و جايتون وطور سينين شفوت سيناي پربوتين وهذا البلد الأمين এবং শপথ এই নিরাপদ নগরীর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তো সৃষ্টি করিয়েছি মানুষকে সুন্দরতম গঠনে থুম্মা রাদাদনাহু আসফালা সাফিনিন অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতম পরিণত করি ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন কিন্তু তাহাদেরকে নয় যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ ইহাদের জন্য তো আছে নির্বিচ্ছিন্ন পুরস্কার সুতরাং ইহার পর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন।